হরে কৃষ্ণ সুইট মেমোরি, মাই গুরু মহারাজ ছিল বামন গোস্বাই মহারাজ, জয়েন ইন গৌড়ি অমর 1930 টাইম অফ প্রভুপাদ অ্যান্ড হি রিসিভ হরিনাম ফ্রম প্রভুপাদ সরস্বতী ঠাকুর। শিলা ত্রিবিক্রম মহারাজ কেম ইন মর 1942, গুরুদেব শিলা নারায়ণ গোস্বাই কেম 1946, শিল ত্রিবিক্রম গোস্বাই মহারাজ অ্যান্ড শিল নারায়ণ গোস্বামী দে জয়েন ইন মঠ ডিউ টু প্রিচিং অফ নরোত্তমানন্দ ব্রহ্মচারী উইজ ডিসাইপল অফ প্রভুপাদ সরস্বতী ঠাকুর। আফটার সন্ন্যাস হি বিকেম শ্রী ভক্তিকুমল মধুসূদন গোস্বামী মহারাজ। সো মাই গুরু মহারাজ অ্যান্ড ত্রিবিক্রম হয় সিনিয়র টু গুরুদেব। সো হোয়াট হ্যাপেন্ড, শিল ত্রিবিক্রম মহারাজ ইউজ টু কাম ইন মথুরা এভরি ইয়ার ইন কার্তিক, বিফোর কার্তিক, সামটাইম 4 মান্থস, সামটাইম 5 মান্থস, সামটাইম 3 মান্থস, লাইক দিস। সো আই হ্যাভ নোটিসড আফটার মঙ্গল আরতি অর আফটার ক্লাস ত্রিবিক্রম উইল কাম অ্যান্ড হি ডুড ফুল প্রস্টারেশন ইন দ্য উডেন স্যান্ডেল অফ গুরুদেব। আই হ্যাভ নোটিস দিস। দেন আই টোল গুরুদেব, ও গুরুদেব হোয়াট হ্যাপেন ইউ নো, হোয়াট আমি ত্রিবিক্রম ইজ ডুইং লাইক দিস রিয়েলি, আমি ইয়েস, হু টোল, আমি আই হ্যাভ সিন মাই ওন আইস ফিউ ডেজ। গুরুদেব ওকে, হোয়েন ত্রিবিক্রম উইল কাম দেন ইউ উইল টেল মি ইফ ইউ ডু প্রণাম লাইক ফুল প্রস্টারেশন। আমি বলি ওকে। গুরুদেব হ্যাজ টু ডোরস, সো শিল ত্রিবিক্রম লিটল ছবি অ্যান্ড হেভি অ্যান্ড গুরুদেব ভেরি স্লিম অ্যান্ড ক্যান রান ভেরি ফাস্ট। So when Tibhikhan is doing, when Tibhikhan is coming, I told Guru that Tibhikhan is coming, if you do pranam, I shall inform you, you have to be ready. Guru, yes, no matter. When Tibhikhan came and doing pranam, full prostration, holding the Gurudev wooden sandal, I told Gurudev, Gurudev came other door and he did full prostration behind Tibhikhan and keep his feet on his head. Then Tibhikhan, kere, who are you, who are you? Then Gurudev told, oh, I am your sevak. নারায়ণ মহারাজ ত্রিবিক্রম ভেরি হেভি কুড নট ওয়েক আপ, আফটার দ্যাট গুরুদেব লেট হিম ফ্রি, দেন ইউ ওয়েক আপ অ্যান্ড ত্রিবিক্রম নবীন ইজ দ্য নটি বয়। আই টোল গুরুদেব মহারাজ আই হ্যাভ নো আইডিয়া, আই ডোন্ট নো, বলে হাউ মহারাজ ইউ নিউ দিস অ্যান্ড টেল ইউ গিভ মি এ বিগ স্ল্যাপ। বলে মহারাজ আই হ্যাভ নো আইডিয়া, ইউ আর গড ব্রাদার্স, হি ইজ গড, হি ইউ আর সিনিয়র গার্ল, হি ইজ জুনিয়র, হাউ হোয়াট হোয়াই পুলিং মি ইন দিস ম্যাটার, আই হ্যাভ নো আইডিয়া এট অল। ত্রিবিক্রম বলে আই এম নট গ্রেজিং গ্রাস, আই নো হু ইজ দ্য কালপ্রিট, ইউ আর দ্য কালপ্রিট, গেট এগেন স্ল্যাপ বাট নট সো স্ট্রং। হরে কৃষ্ণ।